بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا الله رب العالمين جابوتي برشنسة جل رب العالمين আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সমস্ত রকমের প্রয়োজনের সুব্যবস্থা দিয়েছেন। যে আল্লাহ আমাদের মালিক রব, তিনি একমাত্র আমাদের সত্য মাবুদ, তার ইবাদত ছাড়া কারো ইবাদতের কোনো অবকাশ নেই। মহান আল্লাহর ইবাদত হচ্ছে হক, যে হক প্রতিষ্ঠার জন্য, তৌহিদের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের এবাদত বিহীন জীবন হচ্ছে পাশবিক জীবন। আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সে আল্লাহ রাব্বুল্লাহ আলমের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন মানুষের ভালো তরবিয়তের জন্য, প্রশিক্ষণের জন্য ওয়াহি এলাহি নাজিল করেছেন, যাতে রয়েছে আমাদের সব রকমের সমস্যার সমাধান এবং আমাদের চরিত্র গঠন, জীবনের প্রতিটি ক্ষেত্রের সংশোধনের উত্তম ব্যবস্থা। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এমন চরিত্রবান মানুষের তরবিয়ত করেছেন যারা মানব জাতির জন্য আম্বিয়া এবং রসুলগণের পরে উত্তম আদর্শ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, তারপরে তার সাহাবায়ে কেরামগণ যারা সরাসরি তরবিয়ত প্রশিক্ষণ নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তারা আমাদের জন্য আম্বিয়া রসুলগণের পরে আদর্শ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি নিজেকে কি করে সুরক্ষিত রাখবেন, নিজেকে কি করে আপনি পাপমুক্ত রাখবেন, এ বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে কাহফের আয়াত নম্বর 28 ইরশাদ করছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, তুমি তোমাকে নিয়মিত রাখো, ধৈর্য সহকারে নিজে অবস্থান নাও ওই সমস্ত ভালো মানুষদের সাথে যারা তাদের প্রতিপালককে ডাকে, মহান আল্লাহর ইবাদত বন্দেগী করে সকাল বিকাল সব সময়, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ইউরিদুনা ওয়াজহাহ, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়ার কোন লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা নয়, অথবা দুনিয়ার কোন ক্ষতি থেকে রক্ষা পাওয়া নয়, দুনিয়ার কোন স্বার্থ পূরণ করা নয়, বরং তারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা রাখে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, এবং হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওইসব ভালো মানুষদের থেকে অন্যদিকে দৃষ্টিপাত করিও না। ভালো মানুষদেরকে উপেক্ষা করে যারা খারাপ চরিত্রের মানুষ, ভালো তরবিয়ত নেই না, মানুষের মতো মানুষ হয় না, নামে মাত্র মানুষ, তাদের দিকে তুমি লক্ষ্য করো না, তাদের দিকে ঝুঁকে যেও না। তাই যদি হয় তো তেরিও দিজিনাতাল হায়াতি দুনিয়া, তুমি কি পার্থিব শোভা সৌন্দর্য উদ্দেশ্য করো? কারণ অসৎ লোকদের দিকে মনটা যাবে তোমার, অসৎ লোকের দিকে ঝুঁকবে, এর উদ্দেশ্য কি? এর মানে হচ্ছে যে তুমি দুনিয়ার কোন স্বার্থ রাখো, এতে যেন না হয়। ওয়ালা তুতমান আগফাল নাকাল বাহু আন জিকরে না, আর যারা আমার স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে যারা উদাসীন হয়ে রয়েছে, গাফিল হয়ে রয়েছে, আল্লাহর সাথে যাদের কোন সম্পর্ক নেই, মাবুদের সাথে আব্দের গোলামির সম্পর্ক নেই, রবের সাথে সৃষ্টিকর্তার সাথে শুক্রিয়ার কোন সম্পর্ক নেই যে তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, সুতরাং তার জন্য আমাদের করণীয় রয়েছে, এরা হচ্ছে গাফিল উদাসীন, ওদের অনুসরণ করিও না বা ওদের আনুগত্য করি। ওয়ালা আততে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাদের অন্তর গাফেল হয়ে রয়েছে আমার স্মরণ থেকে তাদের কথা মানিও না, এবং তারা সীমা লঙ্ঘন করে থাকে। ওয়াকান আমরহু ফুরুতা, তারা সীমা লঙ্ঘন করে, তাদের কাজকর্মই হচ্ছে বাড়াবাড়ি, কখনো তারা নিজেকে দিনের মধ্যে, দিনের যে বিধিবিধান রয়েছে এর মধ্যে সীমাবদ্ধ রাখে না। এই আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করছি, এতে বেশ কিছু বিষয় রয়েছে যা আর বিস্তারিত বলছি না। আমাদেরকে যদি সত্যিকার সুরক্ষিত রাখতে হয় অন্যায় থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, বা পাপাচার থেকে যদি হেফাজতে রাখতে হয়, নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে বেশ কিছু পদক্ষেপ রয়েছে জীবনে। তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে যে উত্তম প্রশিক্ষণ নিতে হবে, ভালো তরবিয়ত নিতে হবে আমাদেরকে। এই তরবিয়ত মানুষের জন্য অত্যন্ত শক্তিশালী দুর্গের মতো, এবং তা বড়ই প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা। মানুষ যখন ভালো তরবিয়ত নেই, তখন যেন নিজের জন্য একটা প্রতিরক্ষার ব্যবস্থা করে, যেই প্রতিরক্ষা থাকার কারণে বা প্রতিরক্ষার ব্যবস্থা থাকার কারণে তার ওপর মানুষ শয়তান, জিন শয়তান আক্রমণ করতে পারে না। সবসময় অসৎ যারা মানুষ এবং জিন শয়তান, এরা আমাদের উপর আক্রমণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যে যেমন চরিত্রের সেই দিকে নিয়ে যাওয়ার জন্য আপন গতিতে লেগে আছে। এই ক্ষেত্রে আমাদেরকে অন্যায় থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার জন্য উত্তম তরবিয়তের বিকল্প কিছু নেই। এই তরবিয়ত হবে উত্তম চরিত্রের, এই তরবিয়ত হবে ইসলামিক শিষ্টাচারের, ইসলামিক যেসব নীতিমালা রয়েছে, আদব কায়দা রয়েছে, এই তরবিয়ত শুরু হবে তৌহিদ দিয়ে, এই তরবিয়ত হবে আল্লাহর সাথে সর্বপ্রথম পরিচিতির মাধ্যমে এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমে, আল্লাহর মারিফাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের রুবুবিয়্যাহ সম্পর্কে, আল্লাহর যে কাজগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা যা কোরআন সুন্নায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তৌহিদুল উলুহিয়ার জ্ঞান অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী আসমা এবং সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, তৌহিদুল আসমা ও সিফাত, এই সমস্ত কিছুর মাধ্যমে আমাদেরকে তরবিয়ত নিতে হবে। যার যত বেশি এই বিষয়গুলির জ্ঞান হবে তত বেশি ভালো প্রশিক্ষণ পাবে, যেটা তার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হবে। তরবিয়তের একটি দিক হচ্ছে হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, কারণ অনেক সময় হয়তো আপনি একজন মুসলিম হিসাবে পাপ থেকে বাঁচতে চান, কিন্তু জানেন না যে এটা হারাম, এটা আমার জন্য পাপ, যার ফলে অজান্তে হারামে লিপ্ত, অজ্ঞতার কারণে হারামে নাজায়েজে লিপ্ত। আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ক্ষেত্র আছে, বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা এসব বিদাত থেকে, কুসংস্কার থেকে, আর ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে একেবারে অজ্ঞ যে এগুলো ইসলাম বিরোধী। মনে করি এগুলি হচ্ছে রস্ম রেওয়াজ, প্রথা, এগুলি বাপদাদা করে আসছে, আমাদেরকে করতে হবে, অথচ বহু হারামে লিপ্ত হচ্ছে। এক একটা উদাহরণ দিলে সময় লম্বা হয়ে যাবে, সেজন্য উদাহরণ দেব না। বিয়ে সাদের প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন দল বেঁধে নতুন পাত্রীকে দেখতে যাবে, বন্ধু মহল নিয়ে সবাই গতানুগতি করছে। আরে কি বলেন, শুধু ওই ছেলেটা দেখবে? এটা একেবারে আজব কথা। কিসের জন্য? হালাল হারামের কোনো জ্ঞান নেই, জাহিজ নাজাজের কোনো জ্ঞান নেই। যে একজন যুবতীকে বা একজন মহিলাকে দেখা আসলে হচ্ছে সবার জন্য হারাম, একমাত্র মাহরাম ছাড়া। তবে এই ছেলেটা যেহেতু বিয়ের প্রস্তাব দিতে চাইছে বা দিয়েছে, সেই জন্য তার জন্য আপাতত এখন দেখা জায়েজ, যতক্ষণ পর্যন্ত তার বিয়ের সংকল্প আছে যে বিয়ে করব। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত, যখন সে বলবে যে না না আমি বিয়ে করব, করতে চেয়েছিলাম কিন্তু আমি বিয়ে করব না, তখন তার জন্য দেখা হারাম। তাহলে অন্য তার বন্ধু মহল অথবা তার বাপ, তার ভাইরা, তাদের জন্য দেখার বৈধতা কোথায় আছে? এরকম বহু উদাহরণ পাবেন আমাদের দৈনন্দিন জীবনে। হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হালাল হারামের জ্ঞান নেই, সে যেন সুদ খেয়ে যাচ্ছে, বন্ধকের জমি খেয়ে যাচ্ছে, ফসল খেয়ে যাচ্ছে, ডাহা সুদ খেয়ে যাচ্ছে। হালাল হারামের জ্ঞান নেই, সে যেন ব্যাংকিং সুদ খেয়ে যাচ্ছে, ব্যাংকে চাকরি করে যাচ্ছে, ব্যাংকে ভাড়া দিচ্ছে নিজের বাড়ি ঘর। হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য ডিএকশন ডিস্টেনি ব্যবসা চালাচ্ছে। বহু এরকম হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য এলআইসি করছে, জীবন বিমা করছে, বহু রকমের বিমা করছে। হালাল হারামের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদেরকে তরিকত নিতে হবে। জ্ঞান হবে তাহলে আমল হবে, এইরকমই নেকির দিকগুলি জানতে হবে, গোনার দিকগুলি জানতে হবে, যাতে করে নেকের দিকগুলি যখন যাবো নাকি বাড়াবো, এই কাজগুলি করবো যাতে আমার নেকের ব্যালেন্স বাড়ে, গোনহার দিকগুলি জানবো যাতে করে এইগুলো গোনা। আজকাল এই সারা বিশ্বের বেহায়া বেপর্দা মিডিয়ায় মানুষ মনে করে না যে মহিলার ছবির দিকে তাকানো হারাম, পত্র পত্রিকাতে অথবা টিভিতে অথবা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এটা মহিলার ছবি দেখা হারাম, বুঝেই না, অথবা জানলে কোনো ব্যাপার না, হয় জানেই না আর জানলে আমল নেই। তাহলে তরবিয়ত কোথায় আর কিভাবে নিজেকে সুরক্ষিত করবে? এইরকমই গুনাহর যে পাপের যে কুপ্রভাব রয়েছে, কুফল রয়েছে, পরিণাম খুব খারাপ। পাপ চেনে না বাপকে, আজকে পাপ করবে কালকে ফাঁসবে, এই বিষয়গুলি জানতে হবে। যে পাপ করে সৌদি আরব থেকে পার পেয়ে গেলে চলে গেলে দেশে, কিন্তু আল্লাহ তোমার পিছা ছেড়ে দেননি, তোমাকে কখনো ধরবে না, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছেন, অবসর দিয়েছেন, ছেড়ে দেননি তোমাকে, সুতরাং দেশে গিয়েও কখনো ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়গুলি সম্পর্কে যখন জ্ঞান হবে তখন আমাদের তরবিয়ত প্রশিক্ষণ ভালো হবে, আর প্রশিক্ষণ যখন ভালো হবে তখন আমরা পাপমুক্ত জীবন গড়ে তুলতে পারব। উত্তম তরবিয়তের একটি দিক হচ্ছে, যেটা আজকে বিশেষভাবে বলবো, সেটা হচ্ছে একজন যুবক একটি নেক সতী আল্লাহ ভীরু সহি আকিদার যুবতীকে বিয়ে করবে, নেক মেয়েকে স্ত্রী হিসেবে বাছাই করবে। ঠিক তেমনি একজন যুবতী যখন বিয়ের বয়সে পৌঁছিবে তার জন্য একজন নেক সৎ সহি আকিদার স্বামী বাছাই করবে, এটি হচ্ছে তরবিয়ত। কারণ এখানেই যদি ব্যর্থ হয়ে যায় একজন যুবক তার স্ত্রী বাছাই করতে আর একজন যুবতী তার স্বামী নির্বাচন করতে, তাহলে ভালো তরবিয়ত কখনো হাসিল করতে পারবে না আর কখনো পাপমুক্ত জীবন গড়ে তুলতে পারবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুটি হাদিস শুনাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরবাউ মিনাস সাআদা, চারটি বস্তু রয়েছে সুখময় জীবনের, সুখময় জীবন হাসিল করার জন্য বা পাওয়ার জন্য চারটি বস্তুর প্রয়োজন রয়েছে। একটি হচ্ছে আল মারআতুস সালেহা, নেক আল্লাহ ভীরু সতী পর্দানাসীন সহি আকিদা, সবগুলি আকিদাও ভালো, এবাদত বন্দেগীও ভালো, আর স্বামীর হকের ক্ষেত্রেও ভালো, শ্বশুর শাশুড়ির হকের ক্ষেত্রেও ভালো, চরিত্র আখলাকের ক্ষেত্রে ভালো, সব ক্ষেত্রে ভালো, এ হচ্ছে আলমার আতুস সালেহা, শুধু সতী না, বাংলায় সতী কথাটি হচ্ছে যে আকিদাই শেষ কাফের মুশরিক হোক আর নাস্তিক বেদিন, অসুবিধা নেই। এবাদত বন্দেগী তার থাকা নাই থাকে, নামাজি হোক আর বেনামাজি হোক, পর্দা নাশীন হোক আর বেপর্দা হোক, সতী মানে যদি স্বামী ছাড়া কারোর সাথে জেনা ব্যবচারে লিপ্ত নাই তাহলে সতী তো ঠিক আছে। এটা হিন্দুদের সংজ্ঞা, এটা কাফের মুশরিকদের সংজ্ঞা, এটা হচ্ছে বেদিন বিধর্মীদের সংজ্ঞা, নাস্তিকদের সংজ্ঞা। ইসলামের সংজ্ঞা হচ্ছে যে একজন সলেহা হচ্ছে আকিদাই সলেহা, তৌহিদে সলেহা, শিরক বিদাত মুক্ত থাকাই সলেহা নেক, এবং ইবাদত বন্দেগি পুরোপুরি ফরজ ওয়াজিবে সলেহা নেক, আর আখলাক চরিত্র আচার আচরণ, হ্যাঁ রুজি কোথা থেকে খাচ্ছে আর কোথায় খরচ করছে সবকিছুতে সলেহা। এই নয় যে স্বামীর টাকা আছে অঢেল টাকা অপচয় করে যাচ্ছে, হারামে খরচ করছে, অথবা কোনখান থেকে টাকা পয়সা উপার্জনে আসছে দেখার বিষয় নাই, স্বামী দিচ্ছে সুতরাং নির্দ্বিধায় খরচ করছে, আর কোন রকমের একটু ভয় লাগে না হারাম খেয়েই যাচ্ছে, কি করে সলেহা হবে? সলেহা মে এটি হচ্ছে মানুষের সুখময় জীবন পর উপায়। তাই একটা পরিবার স্বামী স্ত্রী নিয়ে প্রথম গঠন হয়, তারপরে ছেলে মেয়ে হয়, সুখী পরিবার বা সুখী যদি হয় তাই জীবনে স্বামী স্ত্রীকে, তাহলে নেক স্ত্রী হইতে হবে, অলমাসকানুল ওয়াসে, আর বাড়ি ঘরটা প্রশস্ত হইতে হবে যাতে আরামে বসবাস করতে পারে। ওয়াল জারুস সালেহ, আর প্রতিবেশী ভালো মানুষ হইতে হবে, খারাপ প্রতিবেশী হইলে ভালো মানুষও খারাপ হয়ে যাবে, গাল শুনতে শুনতে দু চারটা গালে সেও দিবে রিয়াকশনে, আর সঙ্গদোষ লোহাভাষে এরকম হয়ে যাবে, পাশে থাকার কারণে ও চরিত্রহীনের পাশে থেকে চরিত্রহীন হয়ে গেছে, খারাপ লোকের পাশে থেকে খারাপ হয়ে গেছে। পরিবেশের বড় প্রভাব রয়েছে নেক প্রতিবেশী। অলমার্কাবুল হেনি, আর আরামদায়ক বাহন, যে যুগেরই বাহন হোক না কেন, উটের যুগে উট, ঘোড়ার যুগে ঘোড়া, আর এখন কারের যুগে কার, যে যুগে যেরকম রয়েছে, আরামদায়ক যদি এখান থেকে ওখানে আপনাকে যেতে হবে, আরামদায়ক যদি বাহন হয় তাহলে আপনার সুখ শান্তি নেমে আসবে জীবনে। আর যদি একটা এমন গাড়ি আছে যে গাড়ি যেখানে সেখানে থেমে যায়, দুপুরবেলা রোদরে এদিকে টান দিয়ে যাচ্ছেন যে উমুক মসজিদে গিয়ে জামাত ধরবো, জামাত ধরবে কে রাস্তায় গাড়ি থেমে থেয়ে গেল, আর ঘামে অবস্থা খারাপ, কোথায় গেল আপনার জোহর, আর কোথায় গেল আসর, আর বালা মুসিবতে শেষ নেই অশান্তির কি, আর যদি মসজিদে নামাজও পড়েন কি আর খুশি হবে। ও আর বামিনা শাকাওয়াত, আর চারটি হচ্ছে দুর্ভাগ্যের কারণ, চারটি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের কারণ। আল জারুসু, যদি প্রতিবেশী খারাপ মানুষ হয়। অলমার আতুসু, আর স্ত্রী যদি খারাপ হয়। অলমাসকানুদাইয়েক, আর বাড়ি ঘর যদি সংকীর্ণ হয়। অনেকের ঘর আছে এমন ভাবে থাকেন যে রাত্রে মনে করছেন তাহাজ্জুদ পড়বো, রুমের সাথী সঙ্গে আপনাকে উঠতে দেবে না, ফজরের নামাজ পড়তে যাব, দরজা খুললেই জালেম সাথী সঙ্গী যে রুমমেট আছে তারা অসন্তুষ্ট হয়ে যায়, একেবারে গরম হয়ে যায়। দিন শিখে যাবেন রাত দশটার সময় এখান থেকে রুমে ঢোকেন, আপনার ঢোকা নিষেধ, এত রাতে আসলে ঢুকতে দেব না, অথচ তারা সারা রাত যদি পাপ করে, হ্যাঁ লম্পটি করে, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন যদি নামাজি হয়, ধার্মিক হয়, একজন যদি দিন শিখে যায় ইসলাম সেন্টার থেকে, তো গায়ের জ্বালা হয়ে যায় এই শয়তান প্রকৃতির মানুষের, যেহেতু অশান্তি ছোট ঘর থাকার কারণে। কিন্তু নিজের যদি সেপারেট একটা কক্ষ থাকে অথবা দুইজন থাকলো একটা প্রশস্ত, তাহলে সেখানে আপনি শান্তিতে এবাদতবন্দি করতে পারবেন। এরকম অলমার কাবুসু যদি বাহন হয় খারাপ বাহন, যে অশান্তির কারণ। এই হাদিস আল্লামা আলবানী সহি বলেছেন এবং হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে। স্ত্রী নেক স্ত্রী সুখের কারণ, আর খারাপ স্ত্রী হচ্ছে অশান্তির কারণ। জি হ্যাঁ, নেক স্ত্রী যদি হয় তো আপনার নিজেরও তরবিয়ত ভালো হবে, আপনার স্ত্রীর তরবিয়ত প্রশিক্ষণ ভালো হবে, আপনিও পাপমুক্ত জীবন গড়তে পারবে, আপনার স্ত্রী পাপমুক্ত জীবন গড়তে পারবে, আপনি নেক হওয়ার কারণে আপনার ছেলে মেয়েরও পাপমুক্ত হয়ে কচি কাচারা বড় হইতে পারবে, আর সবাই দিনদার পরেজগার নামাজি হবে। জি হ্যাঁ, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আরেকটি হাদিস রয়েছে যাতে একটু তফসিল বিস্তারিত রয়েছে। সালাসু মিনাস সাআদা ও সালাসু মিনাস শাকাতাত রয়েছে, তিনটি হচ্ছে সৌভাগ্যের কারণ আর তিনটি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের কারণ। সৌভাগ্যের কারণের মধ্যে রয়েছে আলমারাতুস সালেহা, নেক স্ত্রী। নেক স্ত্রী কেমন করে সৌভাগ্যের কারণে একজন স্বামীর জন্য বলছে তারাহা ফাতু জেবোকা, স্ত্রীর দিকে তাকালেই তুমি আনন্দিত হবে, স্ত্রীকে দেখলেই তোমার অন্তরটা আনন্দিত হবে, আর চেহারায় তোমার খুশি ফুটে উঠবে। আর যদি তুমি বাড়ি থেকে গায়েব অনুপস্থিত থাকো, প্রবাসে থাকো, বছর দু বছর বাইরে থাকছো, অথবা সকালে ডিউটি গেলে সারাদিন খবর নেই, সন্ধ্যাবেলা ফিরছ, কোনো চিন্তা নেই যে সারাদিন কি করছে না করছে, কোথায় যে কি করছে, আরে বিদেশে আছি, স্ত্রী যে কি করে, কোনো চিন্তা নেই। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নেক বিবি হয় তুমি বাড়িতে নও বাইরে থাকো বিদেশে থাকো, ফাতা মানুহ আলা নাফসিহা, তার ক্ষেত্রে নিরাপদ, তুমি নাকে তেল দিয়ে প্রবাসে ঘুমাও, তোমার স্ত্রী কখনো চরিত্র নষ্ট করবে না, কখনোই খেয়ানত করবে না, ব্যবিচারে লিপ্ত হবে না, কখনো কারো সাথে প্রেম আলাপ শুরু করে দিবে না যে স্বামী তো দূরে কাছে কাউকে খুঁজি, কখনই কাজ করবে না। এবং তোমার ধন সম্পদের ক্ষেত্রে খেয়ানত করবে না যে এই দিকে টাকা পয়সা পাঠাচ্ছেন আপনি কষ্ট করে, আর ওর টাকা ওখান থেকে পয়সা পাচার করছে, ওর বোনকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, ওর গোটা বংশকে দিচ্ছে, এরকমটা করবে না। ধন সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে। আর যদি খারাপ স্ত্রী হয় তারা হা ফাতাসু, দেখলেই তোমার গাটা জ্বলে উঠবে, দেখলেই মনটা খারাপ, অশান্তির কারণ। ও তাহমেলু লিসানাহ আলাইক, আর তোমার সাথে কথা হলে সেই গরম মেজাজে তোমার সাথে কথা বলবে, দুর্ব্যবহার করবে, খারাপ ভাষা প্রয়োগ করবে, ভাষা খারাপ করবে। ওয়াইন গিবতা আনহা, আর যদি বিদেশে থাকো বা বাড়ি থেকে বাইরে যাও, লাম তামানহা আলা নাফসিহা ওয়া মালিকা, তাহলে তার ইজ্জত রক্ষা করছে কিনা সেই ক্ষেত্রে তুমি নিরাপদ না, যে আমার স্ত্রী যে কি করে না করে নিরাপদ না, আর তোমার টাকা পয়সা যে কি করছে সর্বনাশ করছে তাও তুমি নিরাপদ না। এই কথা কখনো চিন্তা করবে না, সে খারাপ স্ত্রী হইলে যে আমার স্বামী কত কষ্ট করে বিদেশে থাকছে, আমার জন্য কষ্ট করছে, আমাদের ভবিষ্যতের জন্য কষ্ট করছে, আমার ছেলে মেয়েগুলোর জন্য কষ্ট করছে, আপনার টাকা পয়সা নষ্ট করতে তার কোনো দ্বিধাই হবে না যদি খারাপ চরিত্রের মহিলা হয়। যার ফলে ভালো তরবিয়ত আপনারও হবে না, কারণ ওর স্বভাবের কারণে আপনার স্বভাব খারাপ হয়ে যাবে, আর স্ত্রীও খারাপ, সুতরাং ওরও তরবিয়ত হচ্ছে না বাঁকা সবসময়। আর ছেলে মেয়েগুলো দেখছে যে আমার মা এরকম খারাপ, তো মেয়েটা কি দেখবে, মেয়ে দেখবে যে মা বেগানা পুরুষের সাথে লম্বা টাইম ধরে গল্প করছে, তো ওই মেয়েও শিখবে ছোট থেকে তাই করতে। ছেলে দেখবে যে আমার মা এরকম করে, আমার বাপ এরকম করে, তখন ছেলেও শিখবে ওই করতে, পড়ে কেউ সৎ হবে না। সুতরাং ভালো তরবিয়ত না স্বামীর হবে, না স্ত্রীর হবে, না ছেলে মেয়ের হবে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন সাহিহুল জামিদ। পাপ থেকে মুক্ত থাকার জন্য বা সুরক্ষিত জীবন, জি গুনাহমুক্ত জীবন গড়ার জন্য দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত যত্ন সহকারে পড়তে হবে। পাঁচ ওয়াক্ত সালাত ঠিক আশারা পড়লে হবে না মুনাফিকদের মতো। মুনাফিকরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায়, কিন্তু নবী সাল্লামকে ঠিক আসেরে দিতে হবে। পাঁচটা টাইম যদি দেখতে না পান নবী সাল্লাম বা সাহাবীরা, তাহলে মোনাফেকের লিস্টে লিস্টেড হয়ে যাব, সেই জন্য ওইরকম নামাজ পড়লে হবে না। সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাহ, হে মুসলিম তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, জেনা থেকে, ব্যবিচার থেকে, সমকামিতা থেকে, নোংরা ছায়া ছবি দেখা থেকে, মহিলার দিকে তাকানো থেকে, যত রকম অশ্লীল কথা কাজ, অশ্লীল ভাষা থেকে, গালাগালি করা থেকে, ঝগড়া বিবাদ থেকে, সমস্ত ফাহেশা থেকে, ওয়াল মুনকার এবং যে কোনো অন্যায় কাজ থেকে বিরত রাখি। আর এই আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় জিকির। যার নামাজ নেই সে আল্লাহকে স্মরণ রাখে না, যার পাঁচ ওয়াক্ত সালাত নেই তার সম্পর্ক আল্লাহর সাথে রবের সাথে ছিন্ন, সুতরাং সে কোনদিন পাপমুক্ত জীবন পেতে পারে না, যে কোনো সময় শয়তান তাকে শিকার করে নেবে। মানুষের ব্যক্তি হোক অথবা পরিবার হোক অথবা সমাজ হোক অথবা রাষ্ট্র হোক, গোনাহ থেকে মুক্ত থাকার জন্য একজন মানুষ, পাপমুক্ত জীবন পাওয়ার জন্য একটা পরিবার পাপমুক্ত হওয়ার জন্য, একটা সমাজ, একটা এলাকা, অঞ্চল পাপমুক্ত হওয়ার জন্য, একটা দেশ পাপমুক্ত হওয়ার জন্য সালাত পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু কখন সেটা, সেই সালাতের কয়েকটি দিক আপনাদেরকে বলব। ওই রকম কোয়ালিটির যদি সালাত নামাজ হয় তাহলে এই নামাজ মানুষকে পাপ মুক্ত রাখবে। সেই সালাত হইতে হবে খুশুর সাথে, একগ্রতার সাথে, মনোযোগী। সালাতে এমন ডুবা ডুবেছেন আপনি যে আপনার কলব এবং কালিম, আপনার শরীর, আপনার অন্তর পুরোটাই যেন আপনার সলাতে নিমগ্ন হয়ে গেছে, সলাতে একবারে ডুবে গেছে। এমন ভাবে তাতে ডুবে গেছে যে দুনিয়ার কোন খোঁজ খবর রাখেন না, দুনিয়ার কোন কথা আপনি চিন্তা করেন না, এবং অন্তর একেবারে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। শুধু দেহ হাজির হয়নি মসজিদে, বরং কলব হৃদয় হাজির হয়েছে। কাকের মতো ঠোকর মারা নয়, মুরগির মতো ঠোকর মেরে দানা খাওয়ার মতো নামাজ পড়লে হবে না, যেই নামাজ আজকাল অনেকে পড়ে, বিশেষ করে রমজান আসছে। আর এই যে বিদাতি ভাইদের তারাবি নাকরাতুন কা নাকরাতিল গোরাব, কাকে ঠোকর মতো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ বলেছেন মুনাফিকদের নামাজ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। সলাতে দাঁড়ায়, নামাজে যদি দাঁড়ায়, ফরজ হোক দাঁই দাঁই দাঁই দাঁই, অথবা সুন্নত নফল হোক দাঁই দাঁই, আর যদি তারাবি হয় তো আরো এক্সপ্রেস নামাজ, ইউরাউনা আন-নাস লোক দেখানো পড়ে, ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্যতম স্মরণ করে, নামে মাতে স্মরণ করে। জি, মুনাফিকদের চরিত্র এটা। সালাত মানুষকে সুরক্ষিত রাখবে, পাপমুক্ত জীবন দান করবে। যখন সালাত আদায় করবেন, সালাতের মধ্যে বহুমুখী ইবাদত রয়েছে, সবগুলি ইবাদত অন্তর থেকে আদায় করবেন। আমরা সালাত পড়ি, অধিকাংশ মানুষ, প্রায় মানুষের আজকাল সালাত হচ্ছে, খুব বেশি তো কেউ বাহ্যিক, যারা সহি সুন্নত মোতাবেক নামাজ পড়ার চেষ্টা করেন, তারা বাহ্যিক সুন্নত ফরজগুলি এগুলির খুব খেয়াল রাখেন। কাঁধে কাঁধ মিলাইতে হবে, পায়ে পা মিলাইতে হবে, আর তারপরে হাতটা ঠিক করে সুন্নতি বুকে বাঁধতে হবে, আর তারপরে রফায় দেন কখন কখন আছে ঠিক করে করতে হবে, আমিনটা জোরে বলতে হবে, এগুলো বাহ্যিক অবস্থা। এটা একটা দিক, এটা সবটাই দিক না। এই দিয়ে আপনার একবারে নামাজ পারফেক্ট হয়ে গেল, এটা নয়। আসলে এটা একটা দিক হইল। জি হ্যাঁ, এতে রয়েছে তাকবীর। যখন আল্লাহ আকবার, কতবার আল্লাহ আকবার বলছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত গুনে দেখেন তো, এক রাকাতে কতবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাক, আল্লাহ আকবার, আবার আল্লাহ আকবার বলছেন না, বলছেন না? আল্লাহ আকবার মানে কি? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান বলে। হ্যাঁ, আসলে শাব্দিক যে আসল অর্থ সেই সূক্ষ্ম অর্থ প্রকাশ পায় না। আল্লাহ সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। আল্লাহ যখন সবচেয়ে বড়, তখন আল্লাহ রব্বুল আলামিন যে বড়, এটা আপনার অন্তরের ইয়াকিনে, কথায়, কাজে প্রতিফলিত হইতে হবে। আপনার কাছে দুনিয়া বড় না, পয়সা বড় না, মান ইজ্জত বড় না, হ্যাঁ, আর আপনার এইরকম বহু দিক রয়েছে দুনিয়ার, কোনো কিছুই বড় না আপনার কাছে। আপনার কাছে যেটা বড় সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি, পরকালের মুক্তি, এবং আল্লাহর এবাদত করাটা সবচেয়ে বড় কাজ আপনার জীবনে। এই পাঁচ অক্ত নামাজ পড়াটা সবচেয়ে বড় কাজ, রবের যেহেতু এবাদত করছেন আপনি, এই ফরজ এবাদত। তকবীর, দোয়া যখন করছেন মনোযোগী হয়ে দোয়া করবেন যে আমি এই যে সূরা ফাতিহা পড়ছি, দেখা দেখি না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, শুধু তেলাওয়াত পড়লাম, মুখে পড়লাম, অন্তরে পড়লাম না, এই পড়াতে কাজ হবে না। অন্তর থেকে পড়ছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য তোমার কাছে চাই, আমার চাকরি নেই সাহায্য তোমার কাছে চাই, আমি অসুস্থ সাহায্য তোমার কাছে চাই, আমার ছেলে মেয়েরা বড় হয়েছে তাদের রুজির ব্যবস্থা তোমার কাছে চাই, হ্যাঁ, মেয়েদের বিয়ে দেওয়ার প্রয়োজন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। জি, এইভাবে আপনাকে অন্তর থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখবেন নামাজের ভিতরে যে দোয়াগুলি রয়েছে ওইভাবে যদি পড়েন, আপনি আত্মায়াত পড়ছেন। কয়টা লোক আছেন যে আত্মায়াতে যে দোয়াগুলি পড়ছি সেগুলি আমি অন্তর থেকে করছি? সালাত আলার নবী, দুরুদে ইব্রাহিম পড়ছি, অন্তর থেকে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া করছি, হ্যাঁ পড়ছি, হাই পড়ছি, জবানে পড়ছি, দোয়ে মাসুরা পড়ছি, জি, রুকু সিজদাতে দোয়া পড়ছি, আল্লাহুম্মা গফিরলি, মুখে পড়ছি, অন্তর থেকে কতটা বলছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। জি, তাহলে পাপ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারব। এইরকমই রুকু করছেন, সেজদা করছেন, দাঁড়াচ্ছেন, বসছেন, সবকিছু আল্লাহর জন্য। তিন নম্বর দিক হচ্ছে মানুষকে নামাজ পাপমুক্ত জীবন দান করবে। যখন মানুষ আল্লাহর সামনে যখন সালাতে হাজির হবে তখন তার মগজে বসে আছে আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর কিবরিয়া তার মগজে, মস্তিষ্কে এবং অন্তরে এমন হয়ে বসে আছে সেখানে আর কিছু ঢুকে না। চার নম্বর মনে রাখবেন, সালাত তখনই কার্যকরী হবে আর সালাত দিয়ে আপনি আপনার প্রতিরক্ষার ব্যবস্থা করবেন পাপাচার থেকে তখনই যখন ইয়াকিন রাখবেন, দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমি একটা রাকাত ফরজ যদি ছেড়ে দিই এটা আমার কুফুরি হবে। সুতরাং একদিন ফজর নামাজ যদি ছুটে যায় অবহেলা করে তো আমি কুফুরি করলাম, কাফের হয়ে গেলাম। এই ইয়াকিন থাকতে হবে, আপনাকে কেউ যেন কাফের না বলে, আপনি নিজেকে বলবেন যে আমি কাফের হয়ে যাবো যদি নামাজ ছাড়ি তাহলে। এবং এর উপর কঠোর শাস্তি রয়েছে, আশি হোক বা না, এক অক্ত নামাজ ছুটলে আশি হোক বা জাহান্নাম, এগুলি জাল কথা, জয়ীফ কথা। কিন্তু সহি কথা হচ্ছে যে চিরকাল জাহান্নামে থাকতে হবে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করেন যে নামাজ আমার মন মতো পড়ব, আল্লাহ পাঁচ দিলেন আমি পাঁচ পারছি না ভাই চার পারছি, তাহলে আপনি আপনার মতো ইবাদত করলেন, আল্লাহর ইচ্ছা মতো ইবাদত করলেন না, আপনি হাওয়া কুপ্রবৃত্তির পূজা করলেন না, অনুসরণ করলেন আল্লাহর ইবাদতবন্দি করলেন না, গোলামি করলেন না, আপনি আপনি মনের গোলামি করলেন। এইভাবে যদি নামাজ পড়েন যে আমি একটা রাকাত যদি ছেড়ে দিই, একটা অক্ত যদি ছেড়ে দিই, আমার জন্য কঠোর শাস্তি রয়েছে, এইভাবে মানুষের সংশোধন হইতে পারে। তিন নম্বর উপায় সুরক্ষিত জীবন গড়ার বা পাপমুক্ত হওয়ার হচ্ছে আল্লাহর জিকির আজকার সবসময় করতে থাকা। যে জিকির আজকার থেকে একদল গাফেল হয়ে রয়েছে সহি আকিদার দাবিদার হইলেও, আরেক দল জিকির আজকার করে, সবগুলি বেদাতি জিকির আজকার, সবগুলি বেদাতি জিকির, বেদাতি জিকির আজকার করে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে আর শয়তানকে বড় সুযোগ দেয়। ধর্মের নামে যারা শয়তানকে সুযোগ দেয়, ভ্রান্ত ধর্ম পালন করে, ওতে শয়তান বেশি খুশি হয়। আর যারা সহি আকিদায় আছে তারা গাফিল হয়ে, অলস হয়ে, উদাসীন হয়ে শয়তানকে খুশি করে। শয়তান তাকে যে এরা সহি আকিদার হইল, এদেরকে সারাদিন আমি আল্লাহর জিকির থেকে গাফিল রেখেছি, গোটা সপ্তাহ এদের নাই তবায়, নাই ইস্তেগফার, নাই লা ইলাহা ইল্লাল্লাহ, নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, এদিকেও শয়তান খুশি। শয়তান আপনার কাছেও চান্স নিচ্ছে, অথচ আপনি সহি আকিদার দাবিদার, আর বিদাতীদের কাছ থেকে কাছে তো চান্স নিয়েছে শয়তান। সুতরাং কেউ নিরাপদ নয় সম্মানিত মাতৃমণ্ডলী। সুতরাং জিকির আজকার করতে হবে সর্বদা সুন্নতি তরিকায়, বেদাতি তরিকায় যেন না আসে। আর জিকির আজকার করতে হবে, সহিহ মুসলিমের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা তারা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির আজকার করতেন প্রত্যেক মুহূর্তে, আলা কুল্লি আহিয়ানি মানে সর্বদা সব সময়। ওলামারা বলেছেন সর্বদার মধ্যে তো পেশাব পায়খানায় যাওয়া আছে, হ্যাঁ নাপাক অবস্থা আছে, বাথরুমে থাকা আছে, তখনও। এই ক্ষেত্রে দুটি মত রয়েছে এই হাদিসের ব্যাখ্যা। একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নাপাক অবস্থাতেও, মানে নাপাক জায়গাতেও, পেশাব পায়খানা গিয়ে, বাইতুল খালাতে গিয়েও, সেখানেও জিকিরে নাফসি মনে মনে আল্লাহকে স্মরণ করতেন, জিকিরে নাফসি করতেন, জিকিরে লেসানি করতেন না, অন্তর থেকে স্মরণ রাখতেন, আল্লাহ রাব্বুল স্মরণ করতেন, জবান জিহ্বা নড়িয়ে নয়, উচ্চ স্বরেও না আর জিহ্বা নড়িয়েও না, দুটো হচ্ছে এমন জিকির যেটা নাপাক অবস্থায় বা নাপাক জায়গায় করা চলবে না, তবে অন্তরের জিকির আল্লাহকে অন্তর থেকে স্মরণ রাখা সবসময় চলবে, পেশাব পায়খানা অবস্থায় চলবে, স্বামী স্ত্রী সহবাস অবস্থায় চলবে, যে কোনো নাপাক অবস্থায় চলতে পারে, গোসল ফরজ থাকা অবস্থায় চলবে, সবসময় চলবে। আর একটি অর্থ হচ্ছে আলা কুল্লি আহিয়ানিহি মানে সামান্য কিছু সময়ে, অর্থাৎ ওই নাপাক স্থানে বাথরুমে থাকার সময় ছাড়া সব সময় যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকতেন সবসময় আল্লাহ রাব্বুল জিকির আজকার করতেন, তাহলে চলতে ফিরতে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কখনো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই রকমের তরবিয়ত নিজের করতে হবে। এই তরবিয়ত আর এই বেশি বেশি জিকির আজকার আপনাকে আমাকে পাপমুক্ত জীবন দান করবে। এই জিকির আজকারের মাধ্যমে আপনি মানুষ শয়তান জিন শয়তানের যে ষড়যন্ত্র আমাদের চারিদিকে হচ্ছে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জিকির আজকারে যে কত গুরুত্ব, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সালাত শেষ করার পরে, নামাজ শেষ করার পরে জিকির আজকার করতে বলছেন, হজ শেষ হয়ে যাচ্ছে তারপরে জিকির আজকার করতে বলছেন, সময়ের স্বল্পতার জন্য শুধু নামাজের ক্ষেত্র রয়েছে, ফায়দা কাদাই তুমুস সালাতা, যখন তোমাদের ফরজ নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, ফাযকুরুল্লাহা, তখন আল্লাহর জিকির আজকার করো, মসজিদে বসার সময় নাই, পার্কিং করে এসছি গাড়ি, ওখানে তাড়াতাড়ি দৌড় দিতে হবে, কারো গাড়িকে আমি ফাঁসিয়ে এসছেন, হ্যাঁ, অথবা তাড়াতাড়ি এক্ষণে ডিউটি যেতে হবে, মসজিদে বসে বসে জিকির আজকার করার দরকার নেই, তাই আমান দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে জিকির আজকার করো, ও কৌদান বসার সুযোগ আছে, মসজিদে বসে বসে জিকির আজকার করো, নামাজ পড়া হয়েছে, ও আল্লাহ জনুবেকম, অথবা শুয়ে, না না আমি এত ক্লান্ত যে সালাম ফেরা হয়েছে আর বসে থাকতে পারছি না, খুব ক্লান্ত এসছি, শুয়ে যাও, শুয়ে জিকির আজকার করো, ও আল্লাহ জনুবেকম, সুবহানাল্লাহ। এই জিকির আজকার মানুষকে এত সুরক্ষিত রাখে শয়তান থেকে যে এইভাবে আল্লাহ জিকির আজকার করার নির্দেশ দিয়েছেন। এবং শুধু জিকির উযকুরুল্লাহ জিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। জিকির আজকার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দিনের শিক্ষা লাভ করা, এটা হচ্ছে মজলিসের জিকির, যেটা বিদাতীরা এই জিকিরের সংজ্ঞা জানে না, বিদাতীরা এই জিকিরের ক্ষেত্র থেকে একেবারে গাফিল, ওদের আলোচনা চক্রগুলি বা মাহফিলগুলি, হ্যাঁ, তাদের যারা বিরোধী তাদেরকে গাল দেওয়া, হ্যাঁ, আর তাদেরকে খারাপ ভাষা বলা হয়, ইহুদির দালাল বলা, আর না হয় তাদেরকে ওয়াহাবি বলা, আল্লাহাবি বলা, আল্লাহ মজহাবি বলা, আর তাদেরকে বিভিন্ন রকমের গাল দেওয়া, কারো পাঁচাটা কিছু বলা, এই সব বলা তাদের না, এই কাজের জন্য মজলিসে জিকির না। এই মজলিসে জিকিরে কাল আল্লাহ, আল্লাহ কি বলেছেন, এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কোন বড় ব্যক্তি আপনার বাপ মা কিছু বলেছে, সেই কথাগুলো যদি আপনি এখানে প্রবাসে এসে আলোচনা করেন, তো বাপ মাকে স্মরণ করা হলো না, বাপমার কথাগুলি ওই যে আপনাকে নসিহত করে পাঠিয়েছে সেগুলি আপোষে এখানে আলোচনা, আমার আব্বা এই বলেছেন, আমার আম্মা এই বলেছেন, তো বাপমাকে স্মরণ করা হলো না, হলো না। তাহলে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা, আল্লাহকে স্মরণ করা, এই হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য কোরআন সুন্নার মাহফিলকে মজলিসে জিকির বলা হয়, মজলিসে জিকির বলা হয়, বা হালাকায় জিকির, হালাকায় জিকির মানে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, হ্যাঁ, এগুলো না মহব্বতের সাথে জিকির করেন, না এগুলো বেদাতি জিকির। হালাকায় জিকির মানে এই যে বসে আছেন একসাথে বসে, কেউ আল্লাহ এবং রাসূলের কথা বলছে আর কেউ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে, এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে আমার ফরজ এলেম হাসিল করব, আর এই এলেমের মাধ্যমে আমার আমলকে সুন্দর করব। চার নম্বর উপায় নেক জীবন গড়ার জন্য বা পাপমুক্ত জীবন গড়ার জন্য, নিজেকে সুরক্ষিত করার জন্য, সেটা হচ্ছে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ইস্তিআজা, আল্লাহর কাছে পানাহ চাওয়া। জি, আল্লাহ রাব্বুল সূরা আরাফের আয়াত নম্বর 200 ইরশাদ করছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নযগুন ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। হে মানুষ, হে মুসলিম, তোমাকে যদি শয়তান কোন ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, শয়তান কোন কুমন্ত্র, সবসময় কিন্তু মনে একটা কিছু আসে, এভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন, মনে একটা কথা আর উদ্রেক হয়, হয় ভালো কথা উদ্রেক হয়েছে আর না হলে মন্দ, কোন কথা আপনার মনে ভেসে উঠেছে, এটা হবেই হবে। যখন মনে কোন খারাপ কথা আসলো, আকীদার ক্ষেত্রে খারাপ কথা, হ্যাঁ, সংশয় সন্দেহ ইত্যাদি, অথবা আমলের ক্ষেত্রে কোন খারাপ আমল, অথবা কোন লোভ লালসা, অবৈধ লোভ লালসা, অথবা কুপ্রবৃত্তির কোন কথাবার্তা, খারাপ কথা আসলো, যে কোন ওয়াসওয়াসা কুমন্ত্রণ যদি শয়তানের পক্ষ থেকে তোমার কাছে আসে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, আল্লাহর কাছে ফানা চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, কিছু মুখস্থ যদি না থাকে কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর যদি মুখস্থ থাকে আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জি, এইরকম বিভিন্ন যে ইস্তিআযার দোয়াগুলি কোরআন সুন্নাহ রয়েছে সেগুলি পড়বেন। আমার একটা একটা আলোচনা কয়েকটা ধারাবাহিক আলোচনা রয়েছে ইস্তিআজা আল্লাহর আশ্রয় কামনা সম্পর্কে, সেখানে অনেক হাদিস এবং আয়াত সেখানে একসাথে জমা করেছি। তো আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে সবসময়, কারণ আমার হচ্ছে অসহায়, শয়তানের সামনে, শয়তানের কুমন্ত্রণের সামনে, শয়তানের যে গুমরাহির প্রচেষ্টা মানব জাতি গুমরা করার জন্য লেগে আছে, এইখানে আমরা অসহায়। যদি আল্লাহ আমাদেরকে আশ্রয় না দান করেন, যদি আল্লাহর আমরা শরণ না নিতে পারি, সুতরাং আল্লাহর আমাদেরকে শরণ নিতে হবে, পানা নিতে হবে, যা কোরআন এবং সুন্নাহ নির্দেশ। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইয়াতি শয়তানু আহাদাকুম, রাসূলুল্লাহ বলছেন যে শয়তান তোমাদের কাছে আসে, তোমাদের কাছে আসে মানে সামনাসামনি আসে না, কিন্তু জিন শয়তান মনের ভিতরে আসে, কারণ শিরা উপশে রক্তের সাথে চলাফেরা করছে, মাজরা দম রক্তের সাথে চলাফেরা করছে, আর ভিতরে ঢুকে কি বলে, ফায়াকুলু মান খালাকা কাজা, মনে মনে উদ্রেক হয়, ভেসে ওঠে যে আচ্ছা বিশাল আসমান জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকা কাজা, এত বিশাল শক্তি সূর্যের, পাহাড় পর্বত, বিশাল জগৎ, এইসব কে সৃষ্টি করেছে, আরশ কুরসি, এর উত্তর পেলে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ করেছেন, এই করতে করতে শেষখানে হাত্তায়া কুলা, মনে একটা অশ্বাসা দেয় শয়তান, মান খালাকা রব্বাকা, সবই যখন রব করলো আল্লাহ সৃষ্টি করলেন, তো আল্লাহকে আবার কে করলো, হ্যাঁ তোমার রবকে কে সৃষ্টি করলো, জি হ্যাঁ, যেমন নাস্তিকরাকে এইভাবে শয়তান গ্রাস করেছে, বেদিন বিধর্মী গুলোকে এইভাবে শয়তান গ্রাস করেছে, আরে আল্লাহ আমাদের সৃষ্টি করেন, নাস্তিকরা কি বলে আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, এই মৌলবাদীরা আল্লাহকে সৃষ্টি করেছে, বলে না বলে না, শয়তান গ্রাস করে ফেলেছে। সুতরাং এরা জাহান্নাম থেকে সুরক্ষিত না, পাপ পাপ থেকে সুরক্ষিত না, এদের জীবনটাই হচ্ছে পাপের জীবন, পাশবিক জীবন বেদিনদের। ফায়দা বালাগাহু, বলছেন রাসূলুল্লাহ যখন এই কথাই শয়তান পৌঁছে দিয়েছে যে আল্লাহ কিভাবে সৃষ্টি হলেন তাহলে, হ্যাঁ ফালিয়াস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো না, শয়তান আমাকে গুমরা করে দিবে, ওয়ালিয়ান্তাহি এবং থেমে যাও, স্টপ করো সেখানে, থেমে যাও সেখানে। পাঁচ নম্বর উপায় হচ্ছে সুরক্ষিত জীবনের জন্য, পাপ মুক্তি জীবনের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা। এই আল্লাহর সাহায্য কামনা করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে সুবহানাল্লাহ, কোরআনে কারীম যে শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, সূরায়ে ফাতিহাতে আল্লাহ শিখিয়েছেন, এবং এমন শিক্ষা শিখিয়েছেন যে শুধু জীবনে একবার পড়লে হবে না, আর বছরে একবার পড়লে হবে না, আর মাসে একবার পড়লে হবে না, আর দিনে একবার পড়লে হবে না, কতবার করে পড়তে হবে, যত রাকাত নামাজ পড়বে সালাত আদায় তত রাকাতে তোমাকে পড়তে হবে, সেটা কি সূরা ফাতিহা। তাতে কোন জায়গাতে রয়েছে আল্লাহর কাছে সাহায্য কামনা, কোন আয়াতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর কার ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই না, এটা হচ্ছে এর অর্থ, ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া নাস্তাইনুকা হা নাস্তাইনুকা ওয়া লা নাস্তাইনুকা ইরাকা, তোমার কাছে সাহায্য চাই আর তোমার ছাড়া কারো কাছে কখনো সাহায্য চাই না, কারো সাহায্য আশা করি না, আল্লাহ যখন তুমি সাহায্য করবে, সাহায্যের ফয়সালা করবে, তখন কাকে দিয়ে আমার হেল্প করাইতে হবে তাকে আমার জন্য নিয়োজিত করে দেবে, এটা হচ্ছে আল্লাহর কাজ, আমার কাজ না, আপনার কাজ না। এইরকম যদি ইমান আমল তৈরি করতে পারেন তাহলে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, এইরকম আল্লাহর আস্থা ভরসা যদি করতে পারেন আল্লাহ তখন যথেষ্ট হয়ে যায়। আপনার কাজ লাগবে, আপনার খাবার লাগবে, আপনার রুজি লাগবে, আপনার চিকিৎসা লাগবে, কাকে দিয়ে আল্লাহ করাবেন, কখন করাবেন, কিভাবে করাবেন, আল্লাহ ব্যবস্থা করবেন, ধরেন আল্লাহকে, মাধ্যমগুলি ধরার দরকার নেই, সরাসরি আল্লাহকে ধরেন, মাধ্যম আসবাব আল্লাহ তৈরি করে দেবেন, তিনি মুসাববিবুল আসবাব, তিনি উপায় উপকরণ সৃষ্টিকারী রব। এসব বিষয়গুলি শুধু শুনলে হবে না আর জানলে হবে না, এগুলি অন্তর থেকে বিশ্বাস করে কাজে পরিণত করতে হবে, এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে আমল সলে। আল্লাহ রাব্বুল কাছে সাহায্য চাইতে হবে, কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 153 পড়ে দেখেন, তাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হে মুমিন সকল তোমরা সাহায্য কামনা করো, কার কাছে, আল্লাহর কাছে, বিসসবরি একদিনে শেষ না, দুদিনে তিন দিনে, এক সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করছি একটু ভালো হইলাম না, আরো রোগ বেড়ে গেল, চলবে না? মোটেই না। বিশ্বম্বরে ধৈর্যের সাথে, অধৈর্য হওয়ার কিছু নেই, রুজি নেই, পেটে দানা নেই, পকেটে পয়সা নেই, ছেলে মেয়ে অনাহারে পেরেশান, না না না, পেরেশান হওয়ার বিশ্বম্বরে ধৈর্য ধারণ করো, অসলা এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য, কার আল্লাহ যত কাছাকাছি হইতে পারে তত তাড়াতাড়ি সাহায্য নেমে আসবে। সুতরাং এই ক্ষেত্রে সালাত হচ্ছে উত্তম ব্যবস্থা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। নামাজের সাথে আর ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, ইন্নাল্লাহ মাসাবিরি, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কাওয়িয়ু খাইরুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিন, দুইজন মুমিন মুসলিম আছে, একজন বড় শক্তিশালী, শক্তিধর, গায়ে ভালো জোর শক্তি আছে, সুস্থ, আর আরেকজন দুর্বল, লেজি, সুস্থ থাকলেও লেজি, অলস, আর না হইলে অসুস্থ, হ্যাঁ, অচল, ক্ষীণ। দুইজনই কিন্তু মুসলিম মুমিন, কি আল্লাহর কাছে বেশি প্রিয়? হ্যাঁ, যার গায়ে শক্তি আছে, গায়ের শক্তির চাইতে বেশি শক্তি হচ্ছে মনের শক্তি, মনোবল, গায়ের বলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বল হচ্ছে মনোবল। দেখতে হ্যাংলা পাতলা, আর জান নেই, রুগী, কিন্তু মনোবল আকাশ ছোঁয়া, ওকে হাতির মতো মোটা মানুষও পারবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। তো আসল শক্তিশালী মমিন হচ্ছে যার মনোবল হচ্ছে মজবুত, তারপরে শারীরিক দিক থেকেও মজবুত, সে হচ্ছে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়। তবে অফিকুল্লিন খাইর, দুটোই যখন মমিন মুসলিম তো দুটোতে কল্যাণ আছে, দুই শ্রেণী মানুষের কল্যাণ আছে। তারপরে বলছে রাসূলুল্লাহ, ইহরাস ইহরাস আলা মা ইয়ানফাউকা, তোমার যা উপকারী তার জন্য তুমি উদগ্রীব হও, যেটা তোমার কাজে আসবে, লাভ আছে ওই কাজ করো, ফালতু এমন কথা বলছো, এমন মন্তব্য করছো, এমন কাজ করছো যাতে কোনো লাভ নেই। যেমন আমি যদি আমার আত্মসমালোচনা করি আর আমার যদি ভুলগুলো ধরার চেষ্টা করি, তা আমার লাভ হবে না? হবে না, হবে না, হবে না। কিন্তু আমার ভুলের হদিস নেই, খবর নেই, শুধু আপনাদের ভুল ধরে বেড়াচ্ছি, ব্যক্তি জীবনের ভুল, আমার কোনো লাভ হবে? আপনাদের জন্য সংশোধন যদি উদ্দেশ্য থাকে, তাহলে দেখব যে কোন কোন ভুলটা আপনাকে পার্সোনাল সংশোধন করতে হবে, সেটা পার্সোনাল যথেষ্ট, আর কোন কোন ভুলের কারণে আপনি একজন ভুল করার কারণে এতগুলি লোকের ক্ষতি করে দিচ্ছেন, তখন বাকি লোকগুলিকে জানাইতে হবে, শরীয়তের বিধানটা ভালো করে আপনাকে জানতে হবে। কিন্তু যদি পরের শুধু দোষ চর্চা করা শুরু করি, আরে দেখো দেখো অমুক দেশে কি হয়েছে, দেখো দেখো, নিজের খবর নেই, নিজের বাড়িতে কি হচ্ছে খবরই নেই ওর, নিজের জীবনে পাপে ডুবে আছে, ফেসবুকের পাপে, ইউটিউবের পাপে ডুবে আছে, বুলু ফিল্ম দেখছে, খবর নেই, আরে অমুক দেশে কি হলো জানো, আরে সব বেদিন হয়ে গেছে, আউযুবিল্লাহ। পরের নিয়ে পেরেশান আছে, নিজের বাড়ির খবর নেই, বাড়িতে বিবিকে দিয়েছে টিভি, সব রাত দিন ফিল্ম দেখছে, ওর খবরই নেই, ওর কোনদিন আত্মসমালোচনা নাই যে আমার স্ত্রী কি করছে, নিজের স্ত্রীকে দিয়ে এসছে একেবারে আনলিমিটেড, হ্যাঁ, নেটের ফ্যাসিলিটি দিয়ে এসছে, ও যার তার সাথে কল করছে আর কথা বলছে আর আমোদ ফুর্তি করছে, কোনো খবর নেই, কোন দেশে কি হলো আর কোনখানে কি হলো, কোন লোকে কি করলো, এগুলো নিয়ে পেরেশান আছে। নিজের দেশে পাপের শেষ নেই, পাপের শেষ নেই, বাড়ি থেকে বেরোলে পাপ আর পাপ, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু পরের দেশ নিয়ে পেরেশান, যেই দেশে একটু রুজির সুযোগ দেওয়া হয়েছে, তাছাড়া কোন অধিকার নেই আপনার আমার, তাই নিয়ে পেরেশান হয়ে রয়েছেন, তাই নিয়ে রাত দিন শুধু আলোচনা আর সমালোচনা আর তিরস্কার করা, ভর্সনা করা, আর কিচ্ছু নেই। এটা এহরেস আলা মায়ান ফকর নবীসন হাদিস আমল না, তোমার জন্য যেটা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও, উদ্গ্রীব হও, সেটার জন্য সচেষ্ট হও, ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আমার এটা কাজে আসবে, সুতরাং আল্লাহর কাছে সাহায্য হচ্ছে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, আমি এই ব্যবসায় যাচ্ছি বা এই কাজে যাচ্ছি, এই চাকরিতে যাচ্ছি, নিজের জন্য চেষ্টা করো আর আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাজাস, আর হিম্মত হারিও না, অপারগ আগে থেকে বনে যেও না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না ভাই। যেমন কিছু লোকের আছে, কফিল বলছে যে তুই গাড়িটা শিখে নে, তোর ফ্যাসিলিটি বেশি, তোকে ভালো সুযোগ দিব, বেতন দেবো, বলছেন আমার দ্বারা গাড়ি চালানো হবে না, না না না, এরকম কাজ করিও না, এটা কাপুরুষের কাজ, বলা তাজাস, হিম্মত হারা হইও না। ওয়াইন আসাবাকা শাইউন, আর তারপরে যদি কোন দুর্ঘটনা বালা মুসিবত হয়ে যায়, ফালা তাকুল, তাহলে এমন কথা বলিও না, লাও আন্নি ফালতু কাজা কানা কাজা, যদি আমি এমনটা করতাম তো এমনটা হইতো, যদি এরকম ড্রাইভিংটা না শিখতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না, হ্যাঁ যদি খামা খাতে ওর গাড়িতে চড়তে গেলাম না চড়তাম তো এরকম হইতো না, না না না এইসব বলিও না। তুমি যেটা তোমার জন্য উপকারী মনে করছো সেই কাজটা করে যাও এবং আল্লাহর কাছে সাহায্য চাও। কোন বিপদ আবার যদি ঘটে যায়, ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শা ফালা, আল্লাহ যা চেয়েছেন তাই ভাগ্যে জুটিয়েছেন, বা কদরুল্লাহি ওয়া মা শা ফালা, যদি এই করতাম তো এই হইতো, এই করতাম না তো এরকম হইতো না। ফাইনাল্লাহ, এই যদি যদি বললে তাফতাহু আমালা শয়তান, শয়তানের কাজের রাস্তা খুলে দেয়, শয়তান তখন তোমাকে বিভ্রান্ত করতে থাকবে, আকীদা আমল খারাপ করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে সেই দোয়া পড়তে হবে যাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রয়েছে। তার প্রত্যেক রাকাতে ইয়াকা নাস্তাইন বলছে তাই না, আর প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া রয়েছে তাতেও আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন, সেই দোয়াটি জানা আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে ইয়ানত কর। ইয়ানত বুঝেন, যারা দলের নামে চান্না করে ওই ইয়ানত বলে, ক্লিনার 300 টাকা বেতন হলেও 10 টাকা করে মাসে আদায় করে, কথা বোঝা গেছে, ইয়ানত বলে সংগঠনের চান্দা, এআনত ওই যে আইননি, আইননি মানে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসন, আপনি আল্লাহর জিকির করবেন, আপনি আল্লাহর শুকর করবেন, আপনি সুন্দর করে ইবাদত করবেন, কিন্তু সাহায্য কার কাছে চাইছেন, রবের কাছে, কারণ আল্লাহ যদি আপনাকে জিকিরের শক্তি না দেন আপনার দ্বারা তেমন কিছু হবে না, শক্তি সেখান থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ যদি শুকরিয়ার জন্য শক্তি সামর্থ্য না দান করেন আপনার আমার দ্বারা কিছু হবে না, আল্লাহ যদি ভালো করে খুশুর সাথে ইবাদতবন্দি করার তৌফিক না দেন, আল্লাহ যদি সুন্দর করে সিয়াম রমজান রাখার তৌফিক না দেন, আপনি আমি যতই চেষ্টা করি ব্যর্থ হবেন, হবে না। জি আল্লাহ আইননি আল্লাহ যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অন্তর থেকে দোয়াগুলি পড়বেন। 6 নম্বর উপায় হচ্ছে সুরক্ষিত জীবন গড়ার জন্য, আমাদের চারিদিকে নেকির দরজা মেলা আছে আর পাপের দরজা মেলা আছে, নেকির দরজাগুলিকে প্রশস্ত করার চেষ্টা করতে হবে আর পাপের দরজাগুলিকে বন্ধ করার চেষ্টা করতে হবে, লকআপের চেষ্টা করতে হবে। পাপের দরজা যেমনই আসবে বন্ধ করে দেন, নেকির দরজা যেমনই আসবে তখন বড় করে খুলে দেন, দেখবেন যে আপনার লাইফটা সুন্দর হবে, আপনি পাপমুক্ত জীবন গড়ে তুলতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই মর্মে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, সুনান ইবনে মাজা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামের 2223 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না মিনান নাস মাফাতিহা লিল খাইরি মাগালিখা লিশ শার, কত মানুষ এমন আছে যারা কল্যাণের রাস্তাগুলিকে খুলতে পারে, মেলা মানুষ এমন আছে যে শুধু নেকির রাস্তা খুলতে পারে, ভালো রাস্তা খুলতে পারে, কোথায় ভালো কাজ হয়, কোথায় এলেম শিখা হইতে পারে, কোথায় আমল হইতে পারে, কোথায় গেলে দিন তাকওয়া বাড়বে, কোথায় গেলে আকীদার এলেম বাড়বে, কোথায় গেলে আমার ফেকার এলেম বাড়বে, ফেকার সাবজেক্ট আমি পড়তে পারবো, কোথায় গেলে আমি হাদিসের ক্লাস নিতে পারবো, কোথায় গেলে আমি আরবি ভাষাটা শিখতে পারবো, কোথায় গেলে আমার দিন দুনিয়া সুন্দর হবে, ভালো রাস্তা নিজের জন্য খুলে এবং অন্যের জন্য ভালো রাস্তা খোলার চেষ্টা করে, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলেমেয়েদের জন্য এবং নিজের পরিবারের জন্য, নিজের জাতির জন্য, নিজের ভাষাভাষীর জন্য, নিজের মুসলিম ভাই বোনদের জন্য, সবার জন্য, মাফাতিহা লিল খাইর, কতক মানুষ আছে যারা কল্যাণের রাস্তা খুলতে পারে, মাগালি কালিশার, এবং মন্দের রাস্তাকে তারা বন্ধ করে, যত খারাপ রাস্তা আছে বন্ধ করবে, আল্লাহর তৌফিক, এবং তার চেষ্টা করেছিল সেজন্য আল্লাহ তৌফিক দিয়েছিলেন। ওয়াইন্না মিনান নাস, আর কতক মানুষ এমন আছে, মাফাতিহা লিল শাররে মাগালিকা লিল খাইর, তারা মন্দের রাস্তা খুলতে পারে, যেখানে যাবে পাপের রাস্তা খুলে দিবে, আর মাগালিকা লিল খাইর, আর ভালো রাস্তা বন্ধ করতে পারে, ভালো রাস্তা বন্ধ করবে। এইরকম খারাপ চরিত্রের মানুষ আছে জীবনের বহু ক্ষেত্রে পাবেন, এইরকম কোন এক জায়গায় গেল, ছিল রিয়াজে বা জেদ্দায় ছিল বা বাংলাদেশে ছিল, দাম্মামে আসতেই দাম্মামে তার আশেপাশের লোকেরা কোনদিন জানত না যে কোথায় মদ পাওয়া যায়, না কোথায় নারী পাওয়া যায়, না কোথায় গাঁজা পাওয়া যায়, না কোথায় হিরোইন পাওয়া যায়, আর কোথায় ও চোর ডাকাতের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, কিচ্ছু জানত না, ও এসে সব খুলে দিল। আরে জানিস কি লাগবে তোর, এটা অমুক জায়গি, এটা অমুক জায়গি, এটা অমুক জায়গি, পাপের রাস্তা খুলছে। রুমের মধ্যে আসলো, কেউ জানত না, টিভি দেখা, এসে একটা টিভি কিনে নিল, আর কেনার পরে সেখানে ফিল্ম দেখা শুরু করলো। ও রুমমেটরা এর আগে কোনো ফিল্মই দেখত না, দিল ফিল্মের রাস্তা খুলে দিল, মামাতি আল ইশার, পাপের রাস্তা খুলে দিল। রুমমেটদের কাছে টেলিফোন আছে, টেলিফোন সাধারণ ইউজ করে, কিন্তু ওরা ফেসবুক এর নোংরামিও বুঝে না, আর ইউটিউব এর নোংরামিও বুঝে না, সামান্য কিছু ভালো দেখতো, ওরা মন্দ কোনোদিন দেখতো না। এক খারাপ চরিত্র লোক আসলো, আর দু চার পাঁচজন এক রুমে থাকে বা একটা বিল্ডিং এ থাকে, একটা ফ্ল্যাটে থাকে, আসার পরে সব কেউ খারাপ সাইড গুলো সবকে দেখিয়ে দিল। হ্যাঁ, মাগালি কালিল খায়ের, খারাপের ভালো রাস্তা বন্ধ করাইল, আর মাফাতিহাল ইশার, মন্দের রাস্তাগুলিকে একবার উন্মুক্ত করে দিল এই বদ চরিত্রের লোকেরা। তারপরে রাসূলুল্লাহ বলছে মানুষ হচ্ছে এই দুই রকমের, কেউ পাপীর সংখ্যা বাড়ায়, কেউ নেক লোকের ভালো মানুষের সংখ্যা বাড়ায়, কেউ খারাপ মানুষকে ভালো করে আর কেউ ভালো মানুষকে খারাপ করে। অনেক ধার্মিক ভাইয়ের আমাদের রয়েছেন সহি আকিদার ভাই, সহি আকিদা সৌদি আরব থেকে শিখলেন, আর শিখার পরে কোন এক চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি ফাসাদি, নিজেকে বলছে জিহাদি, ফাসাদির পাল্লাতে পড়ে গেল। ওর কাছে এত প্রভাবিত হলো, হওয়ার পরে সহি আকিদার আলেমদেরকে গাল দেওয়া শুরু করলো, এরা হচ্ছে বোবা, এরা হক কথা বলে না, এরা দুনিয়ার স্বার্থ এদের কাছে বড়, এরা শুধু তৌহিদ তৌহিদ করে, আর এরা শুধু ওই গরিবদের তৌহিদ আলোচনা করে, এরা রাষ্ট্রীয় শিরকের কথা বলে না। কোথায় ইসলামের রাষ্ট্রীয় শিরক আর জনগণের শিরক এই ভাগ আছে? কেমন পর্যন্ত বলুক তো কেউ যে এরকম ভাগ করা আছে, যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় শিরক, আর এগুলি হচ্ছে সামাজিক শিরক, আর এগুলি হচ্ছে আপনার অর্থনৈতিক শিরক, আর এগুলি হচ্ছে পারিবারিক শিরক, আর এগুলি হচ্ছে ব্যক্তি জীবনের শিরক, কোথায় আছে এগুলো? যদি শির্ক হয় সেগুলো শির্ক, আর যদি শির্ক না হয় তো ব্যক্তি জীবনে সেটা শির্ক নয়, আর রাষ্ট্রীয় ক্ষেত্রে সেটা শির্ক নয়, পাপ। রাষ্ট্রীয় ক্ষেত্রে কিছু পাপ হলে তার নাম শির্ক হয়ে যাবে, আর আপনি নিজে করলে ওটার নাম শির্ক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে মানুষ হচ্ছে দুই রকমের, ফাতুব আলিমান জালাল্লাহু মাফাতিহাল খাইরি আলা ইয়াদিহি, সৌভাগ্য ওই লোকের জন্য বা সুসংবাদ ওই লোকের, তুবা সুসংবাদ ওই লোকেদের জন্য যাদের হাতে আল্লাহ ভালোর কল্যাণের রাস্তাকে ওপেন করেন, যাদের মাধ্যমে নেকির রাস্তা খুলে, সৎ রাস্তাগুলি খুলে, এলম আমলের রাস্তা খুলে, তৌহিদ সুন্নতের রাস্তা খুলে, শিরক বিদআতের রাস্তা বন্ধ হয়, এদের জন্য সুসংবাদ রয়েছে, এদের জন্য সৌভাগ্য রয়েছে। ওয়াইলুন লিমান জালাল্লাহু মাফাতিহা শাররি আলা ইয়াদিহি, আর সর্বনাশ ওয়াই নামক জাহান্নাম, দুর্ভোগ ওই সব হতভাগাদের জন্য যাদের মাধ্যমে মন্দ পাপাচারের রাস্তাগুলি উন্মুক্ত হয়। যারা মানুষ গুনাহ জানত না গুনাহ শিখেছে, শিরিক জানত না শিরিক শিখেছে, বিদাত জানত না বিদাত শিখেছে, চরমপন্থী ছিল না চরমপন্থী বানিয়েছে, গোমরাহ বানিয়েছে, এইভাবে পাপে ডুবিয়েছে মানুষকে যে কোনো ক্ষেত্রে, এদের জন্য দুর্ভোগ ওয়াইল রয়েছে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, এদের জন্য সর্বনাশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন। সাত নম্বর উপায় হচ্ছে সুরক্ষিত জীবনের জন্য, পাপমুক্ত জীবন গড়ার জন্য আপনি নিজেকে পাপ থেকে সেফটিতে রাখবেন, সুরক্ষিত স্থানে রাখবেন। এর জন্য সাত নম্বর পদক্ষেপ হচ্ছে মুজালাসাতুস সালেহীন, ভালো মানুষদের সাথে উঠা বসা করেন, ভালো মানুষদের সাথে উঠা বসা করেন, ভালো মানুষকে যার আকীদা ভালো, তৌহিদ ভালো, যে শিরক মুক্ত, ভালো মানুষকে যে সুন্নতের পাবন, সহি হাদিসের পাবন, বিদাত মুক্ত, ভালো মানুষকে ধারাবাহিকভাবে বলছে দুই একটি কথা, যে পাঁচ অক্ত নামাজ যে জন্য ব্যতিব্যস্ত থাকে, পাগল হয়ে থাকে, সচেতন হয়ে থাকে, কখন আজানের টাইম হবে যে আমি একবার রেডি হয়ে আগে থেকে রেডি হয়ে মসজিদে যাওয়ার, এই নাই যে কোন রকম করে শুধু জামাত ধরে অলস তার সাথে নামাজ পড়ে, না না না না, ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। যদি আপনি দেখেন যে আপনি যার সাথে উঠা বসা করছেন সে আজানের সাথে মসজিদে হাজির, দেখা দেখে আপনি হাজির হবেন না, আপনি ঠিকই হাজির হবেন। আর যদি দেখেন যার সাথে উঠা বসা করছেন সে দ্বিতীয় জামাতে সবসময় নামাজ পড়ে, আপনি দেখা দেখি প্রথম জামাত ছাড়নে হবেন না, অবশ্যই হবেন। যার যার সাথে বন্ধুত্ব স্থাপন করে যে আপনার ঘনিষ্ঠ ব্যক্তি যার সাথে রাত দিন উঠা বসা, তাকে ফজরের নামাজে গিয়ে মসজিদে দেখতে পান না, কয়েকদিন আপনি গেলেন তারপর নার্ভাস হয়ে গেল, ধর ওরা সবাই যাই না, আমি একে একা খামাখাতে উঠে আসছি ফজরে, হবে না হবে না, বরবাদ হয়ে যাবেন। যদি আপনার বন্ধুমহল যাদের সাথে উঠা বসা করছেন বিদাতি আকিদার হুজুর হয়, যে অন্ধ বানাচ্ছে মজাব ফরোজ পীর ধরা ফরোজ, হ্যাঁ আর ইল্লাল্লাহ জিকির ইসলামে আছে, আর সম্মিলিত জিকির জলসা মহফিলে জিকির আছে, মহফিলের দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আছে, আর শবে বরাতে হালুয়া রুটি বড় সওয়াবের কাজ, আর শবে বরাতে আপনার দলে দলে কবরস্থান জিয়ারত করা খুব সওয়াবের কাজ, আর শবে বরাতে কি হয় দিনে রোজা রাখতে হবে রাত্রে জেগে জেগে এবাদত বন্দি করতে হবে, আর শবে বরাতে এই হয় সে হয় ভাগ্য রজনী, এতে তকদিরের ভাগ বন্টন হয়, সুতরাং ভাগ্যটা ভালো করতে চাইলে এই রাতটাতে খুব বেশি নফল পড়ো, রাত জাগরণ করো। এইসব বিদাতি মোল্লার সংসর্গে যদি থাকেন আর বিদাতি জনসমাজে যদি একাকার হয়ে থাকেন, তাদের সহবত ইখতিয়ার করেন, তাদেরকে যদি আপনজন মনে করেন, তাদের ক্ষেত্রে যদি আপনার নম্রতা থাকে, তাদের কাছে নরম হয়ে শিরক বিদাতে লিপ্ত হয়ে যাবেন, গুমরাহিতে লিপ্ত হয়ে যাবেন, সুন্নত থেকে দূরে হয়ে যাবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে যেমন মানুষের সাথে চলে সেই রকম ধীরে ধীরে হয়ে যায়, তার রঙে রঞ্জিত হয়ে যায়, এটা হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য সূরা নিসার আয়াত নম্বর 140 মহান আল্লাহ এরশাদ করেছেন, ফালা তাকউদু মাহু হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা, যারা দিন নিয়ে ঠাট্টা উপহাস করে, বেদিনদের কথা, এইরকম যারাই পাপি শিরকি আকিদা রাখে বেদাতি আকিদা সবাই সামিল এতে, কিন্তু প্রসঙ্গটা ছিল শুধু মুনাফিক সম্পর্কে। যদিও আয়াত সবা যে কোনো পাপীদের ক্ষেত্রে, আল্লাহ বলছেন যারা দিন ইসলামের বিপরীত অথবা ভুল দিন পালন করে, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়র, ওদের সাথে উঠা বসা করিও না, ওদের সাথে চলাফেরা করিও না। দেশে যাবেন, এখানে সব সহি আকীদা শিখে গেলেন, আর বেদাতি হুজুরের সাথে মসজিদে বসে বসে হুজুর কেমন আছেন আর খাতি জমাচ্ছেন, আপনাকে বরবাদ করে দেবে। কয়েকদিনের মধ্যে আপনার যা কিছু শিখে গেলেন সব আপনার কাছ থেকে কেড়ে নেবে, এমন সংশয় সৃষ্টি করে দেবে যে আপনি কি মনে করেন এত বড় বড় হুজুররা দেশে আছে, ওরা ভুল বুঝেছে, এত বড় বড় পীরে কামেল আমাদের দেশে আছে, কোথায় সৌদি আরবে পীর, হ্যাঁ ওই দেশে পীর কেন নেই, ও তার মানে ওলিউল্লাহ ওই দেশে না, পীর মানে ওলিউল্লাহ দিল আপনাকে আকীদাকে বরবাদ করে, আপনার দিন ধর্ম বরবাদ করে। আরে ওরা নামাজ চুরি করে, ওরা কি আর শবে বরাতে নফল পড়ে, নামাজ চুরি করে, কয় রেকাত নামাজ পড়ে ওরা, আমরা 8 রেকাত পড়ে, আমরা 20 রেকাত পড়ি, অথচ 20 রেকাতে মুরগির ঠোকর মারছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই রকম বিদাতি মোল্লার কাছে গিয়ে যখন বসবেন তখন আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ বলছেন ওদের সাথে বসিও না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভালো কথা নিয়ে না বসে, ঠিক আছে, কোরআন হাদিস নিয়ে বসুক, দলিল নিয়ে বসুক, আর প্রমাণ নিয়ে বসুক, আর সহি আমলগুলি করুক, তখন তাদের সাথে বসো, আর না হলে তাদের সাথে বসিও না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি বেদাতিদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে, শিরিককারী কবর মাজার পূজারীদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে, নাস্তিকদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে, জঙ্গিদের সাথে বসো তাদের মতো তুমিও জঙ্গি দলে সামিল না হইলেও ফেঁসে যাবে। জঙ্গিদের সাথে উঠা বসা করছো, তুমি নিজে জঙ্গি নাও, তোমাকে ফাঁসিয়ে দেবে, তোমাকে পেয়েছে ওদের সাথে তখন উঠিয়ে নিয়ে যাবে, হ্যাঁ জঙ্গিকে উঠিয়ে নিয়ে যাবে, আর জঙ্গির সাথে যে সঙ্গী হয়েছে ও উঠিয়ে নিয়ে যাবে, যাবে না যাবে না? সুতরাং সাবধান, জঙ্গির সঙ্গী হবেন না, হ্যাঁ জালেমের সঙ্গী হবেন না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, না হলে তাদের দলে সামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল এরকম সূরা তাওবাতে সূরা আনআমেও এই বিষয়গুলি বলেছেন। সুতরাং ভালো মানুষের সাথে বসার চেষ্টা করবেন। ভালো মানুষের সাথে বসার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, ওর ফলাফল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিসিস সোয়ালিহি ওয়াসু, ভালো সঙ্গী আর মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি। মিসকি আম্বার, যে মূল্যবান সুগন্ধি আতর বহনকারী একজন মানুষ, যার কাছে কি আছে, আতরের ব্যাগ আছে বা আতরের দোকান আছে, আর একজনকে নাফিখুল কির, হাফরের মালিক, কে, কামার, কামার তাই না, কামার লোহা লাগ করে পরিষ্কার করছে মরিচা থেকে জং থেকে। এই দুই লোক যেমন দেখছেন ঠিক তেমনি হচ্ছে ভালো মানুষ আর মন্দ মানুষ, ভালো সঙ্গী আর মন্দ সঙ্গী। ফাহামিলুল মিসকে যদি আতরের দোকানদার হয় বা আতরের ব্যাগ ব্যাগ ভর্তি আতর নিয়ে আপনার সাথে আছে, ইম্মা ইহুদিয়াকা হয় একটু আতর দিবে যে আমার কাছে মেলা আতর, তো একে একটা দিদি আতরের ছোট একটা বোতল দিয়ে দি, দেবে না দেবে না। যদি নাও দেয় হয়তো ফ্রি দিচ্ছে না, তখন আপনি চিন্তা করুন যখন আতর অ্যাভেলেবেল এর কাছে মেলা রকমের আতর আছে, একটা কিনে নিন না হয় দশ রিয়াল লাগবে লাগবে, কিনবেন না কিনবেন না, হয় কিনে নেবেন আপনি। ওয়াইম্মা আনতা যেটা মিনহ রিহান তৈয়বা, কিনলেন না আর ও দিলও না ফ্রি, তারপরেও সুগন্ধি পাবেন, পাবেন না পাবেন না, পাশে বসে থাকলে সেন্ট একটু করে আসতেই থাকবে, আতরের দোকানে বসলে সেন্ট একটু করে আসতেই থাকবে। নাফেখুল কিল, আর হাফুরের ওই কামারের অবস্থা হচ্ছে ইম্মা ইহুরের কাছে যদি কামার সালাতে গিয়ে বসেন, হ্যাঁ কামারের দোকানে কামার সালাতে যদি বসেন তাহলে হয় আপনার কাপড় পুড়বে, বসে আছেন ও কাপড়ে আগুন লেগে গেছে, আর যদি কাপড় নাও জ্বলে ওয়া ইম্মা আনতাজিদা রিহান খবীসাতান, তাহলে কমপক্ষে যখন কামার সালা থেকে বেরোবেন কাপড়ের ময়লে আর কালি আর গন্ধে ভরে গেছে, বুঝা গেছে। এবার কাতিব জেলে গেছে বক্তব্য করার জন্য অনেক আগে, এখন আর যাই না, দামাম জেলে খোবার জেলে বেশি আমরা যাই, কাতিব জেলে অনেক আগে কয়েক বছর গিয়েছিলাম, সুবহানাল্লাহ এই যে শিয়া রাফেজি বন্দীগুলি আছে একটাও সিগারেট ছাড়া নেয়, সিগারেটে মনে এর জন্মই সিগারেট, আউযুবিল্লাহ মাথা থেকে পার সবকিছু গন্ধ আর গন্ধ, আর তার সাথে যেগুলো সিগারেট খর বিদেশি আছে সেগুলো তো আছে, কিন্তু এইগুলো একবারে বাড়িয়া সিগারেট খাওয়ায়। তো জীবনের প্রথম যে দিন গিয়েছি, যাওয়ার পরে ভিতরে মসজিদের ব্যবস্থা সাধারণত থাকে, মসজিদে বসে দিলে একটু আমরা ওই সিগারেটের গন্ধ মুক্ত থাকি, তো মসজিদ নেই বলছে, মসজিদে একটু মেনটেন্স চলছে মেরামত চলছে, তো এখানে ওদের আম্বারে বসে যান, মানে ওদের যে জেলখানার রুমগুলো কক্ষগুলি আছে ওগুলোকে আম্বার বলে, বসে যান, বসে গেলাম আল্লাহর মস্তান, বসার পরে আধা ঘন্টা কি 20 মিনিট বক্তব্য করলাম, বাংলাদেশি ছিল কিছু কয়েকজন তার মোত্তাদের মধ্যে, আর পরে যে উঠে আসবো কি ওইখানে কয়েকবার মনে হচ্ছে ভিতর থেকে বমি চলে আসছে, কয়েকবার বমি কোন রকম করে থেমে থাকে, যেমন ভিতরটা খারাপ হয়ে গেলে বমি আসে, অনেক চেষ্টা করছি বমি বমি এ করতে করতে এসে একটা মসজিদে নামাজ পড়লাম, এখানে যে পাশে আওকাফ মসজিদ আছে ওইখানে মসজিদ থেকে বেরিয়ে আরেকবার বমির মতো, মসজিদে ঢুকতেও বমির মতো, এই করে বাড়ি এসে বমি করে তখন শান্তি পেলাম, বমি করে শান্তি পেলাম, বুঝলেন। জীবনেও কোনদিন পকেটেও নেইনি, নাকের কাছে নেওয়া তো দূরের কথা, কোন সিগারেট বিড়ি, কিন্তু এই বিড়ি সিগারেটের গন্ধে আমাকে বমি করতে বাধ্য হইতে হয়েছে, এবার বুঝতে পারলেন। এ হচ্ছে অসৎ লোক, অসৎ লোকদের পাশে বসলে এই রকম দশা হবেই, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন অসৎ লোক থেকে এবং নিজেদেরকে অসৎ হওয়া থেকে। নবী করিম স্যার ভালো মানুষের সাথে বসতে বলেছেন, ভালো জায়গায় বসতে বলেছেন, যদি আপনি তওবা করে ফিরে আসেন আগের খারাপ সঙ্গীদেরকে বর্জন করতে হবে, ওদের সাথে টেলিফোন যোগাযোগ বর্জন করতে হবে। অনেকে তওবা করছেন কিন্তু টিকতে পারছেন না, কারণটা কি, একা তওবা করেছেন কিন্তু আমরা বন্ধু মহল সবগুলি চোর বাটমার, সবগুলি অসৎ, সবগুলি পাপিষ্ট, ওদের সাথে আবার ওই টেলিফোন যোগাযোগ চলতে আছে, অথবা ওদের সাথে দেখা সাক্ষাৎ উঠা বসা লেগে আছে, কখনো ভালো মানুষ হইতে পারবে, তো আপনার লাস্টিং করবে না। এই মর্মে লম্বা হাদিস রয়েছে, ইনশা আল্লাহ তাআলা সময় সুযোগ হলে ওই হাদিসগুলি বর্ণনা করব, যে লোক তওবা করেছিল তাকে বলা হয়েছিল যে তুমি এমন এলাকা চলে যাও যেখানে কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে হয়ে এবাদত বন্দি করো, এই জায়গায় থাকবে না যেখানে পাপ করেছে, পাপের জায়গায় থাকেন না, যে জায়গায় পাপ হয়েছে ওখানে যদি ঘোরাফেরা করেন কখনো বাঁচতে পারবেন না। যারা প্রেমের আক্রান্ত, প্রেমে লিপ্ত হয়েছেন, ওই মহিলার টেলিফোন বা কোন মহিলা ওই ছেলের টেলিফোন যতক্ষণ ডিলিট না করবেন, পুড়িয়ে না দিবেন, একেবারে কোন যোগাযোগের ব্যবস্থা নেই, ততক্ষণ পর্যন্ত আপনি বাঁচতে পারেন, যতই তওবা করেন, আপনি বহুবার তওবা করছেন আবার মনটা খারাপ ভালো লাগে না, সারা রাত ঘুম হয় না, দেখি বেশিক্ষণ বলবো না, 2 মিনিট একটু কথা বলেই নি, আবার ফেঁসে গেলেন, আবার ফেঁসে গেলেন। এই জন্য বহু বোনেরা এবং বহু ভাইয়েরা আমার কাছে পরামর্শ চায়, আমার এইরকম অবস্থা হয়েছে কি করব, কারণ আমরা তো মানুষের চিকিৎসা করি, কথা বোঝা গেছে, বলি যে টেলিফোন একেবারে ডিলিট করেন, আর তার কাছে যদি থেকে যাই, আর বারবার একজন বলছে আমাকে বারবার টেলিফোন করে, সারা রাত টেলিফোন করে বিরক্ত করছে, টেলিফোন উঠাবেন না বলছে, উঠাই না, বারবার চলে আসছে, সবসময় সাইলেন্ট করতে পারে না, ভুলে যাচ্ছি। আমি বললাম যে আপনার টেলিফোনটাই চেঞ্জ করে দেন, সে সমাধান হচ্ছে যে ওর টেলিফোন আপনি জ্বালিয়ে দেন রাখেন না, আর আপনার টেলিফোনটা বদলে দেন, কোন যোগাযোগ যাতে না থাকে, না হলে এই প্রেমের রোগ থেকে আপনার কোন চিকিৎসা হবে না, এই প্রেমে ডুববেন, আবার ডুববেন, আবার ডুববেন। জি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আট নম্বর উপায়, আর এই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে নির্জনে একাকি বসাকে বর্জন করার চেষ্টা করেন, একা থাকার চেষ্টা করিয়েন না এবং ফ্রি থাকার চেষ্টা করিয়েন না। যদি একা থাকতে হয় তাহলে সব সময় নেকির কাজে লেগে থাকবেন, একাই কখনো পাপের কোনো কিছু খুলবেন না। এই কথাটির ব্যাখ্যা করলে লম্বা সময় লাগে, কিন্তু আপনাকে বলছি, একসাথে বসে যদি আপনারা ফেসবুক দেখেন খারাপ ছবি দেখতে পারবেন? একসাথে বসে দু তিনজন বসে আছেন আর ইউটিউব খুলছেন নোংরা ছবি খুলতে পারবেন? পারবেন না, পারবেন কখনো? পারবেন না। ছেলে মেয়েকে নিয়ে দেখেন, অসুবিধা না, ইউটিউব খুলে দেখবেন, আপনি ফেসবুক খুলে দেখবেন, ছেলে মেয়েদের সামনে দেখেন, খারাপ দেখতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু না, একটু নির্জনে নিরিবিলি বসে, একা বসলেন, এখন স্ত্রী একা বসছে, সবাই নিজের নিজের মোবাইল নিয়ে মেতে আছে, আজকাল যে ফেতনা, স্ত্রী নিজের মোবাইল নিয়ে নেট নেমেতে আছে, স্বামী তার নেট নেমেতে আছে, ছেলেমেয়েরা তার নিজের নিজের নেট নেমেতে আছে, পাপ হবে না হবে না? আর কেউ কাউকে দেখে না, কি দেখছে না দেখছে আর কি করছে না করছে, জাহান্নামে চলে যাচ্ছে এই ভাই বহু মানুষ এই ইন্টারনেটের ফেতনার যুগে। নবী করিম সাল্লামের এই মর্মে একটি হাদিস দিয়ে আপনাদেরকে আজকের আলোচনা শেষ। সুবহান রাজি আল্লাহ তাআলা বলছেন, আন্নাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলামান আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের এমন অনেক লোককে জানি, ইয়া তুনা ইয়াউমাল কিয়ামাতি বি হাসানাত, কিয়ামতের দিনে এত নেকি নিয়ে আসবে, আমসালা জিবালে তেহামা, তেহামা এলাকার পাহাড় সমান নেকি নিয়ে আসবে। তেহামা মক্কা থেকে আপনি দক্ষিণ দিকে চলে যান, পাহাড় আর পাহাড়, হ্যাঁ এমানের দিকে পাহাড়, তাইফের এলাকা, পাহাড় আর পাহাড়, ঠিক না? আবহা এলাকা কেউ গেছেন? পাহাড় আর পাহাড়, আলবাহা এলাকা, পাহাড় আর পাহাড়। এই যে তেহামার এত পাহাড় সমান নেকি নিয়ে আসবে, বিদান সুবহানাল্লাহ, নেকি এত নেকি, ফেয়াজ আলহ আল্লাহ আজ্জাল হাবা মানুষরা ওই নেকিগুলি নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু নেকিগুলিকে আল্লাহ ধুলি কণা করে একেবারে নিশ্চিন্ন করে দেবেন, উড়িয়ে দেবেন। সওয়াল বলছে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, এত নেকি নিয়ে আসবে, এত পাহাড় সম পরিমাণ, আর সেই নেকিগুলিকে আল্লাহ ধুলি কণার মতো করে বাতাসে উড়িয়ে দেওয়ার মতো উড়িয়ে দেবেন। সিফহুম লানা জাল্লাহুম লানা, ওরা কারা যাদের নেকিগুলি এত নেকি থাকা সত্ত্বেও সব ধ্বংস হয়ে যাবে, ওদের বিষয়টি স্পষ্ট করুন, ওদের কিছু বিবরণ দেন, আল্লাহ না কোন আমিনহুম, যাতে করে আমরা ওই দলে সামিল হয়ে জাহান্নামে না যাই, হতভাগা না হই। ওয়ানাহনু লানা আলাম, জানতে পারলাম না, ওয়াজান্তি আমরা ওই দলে সামিল হয়ে গেলাম তা না হয়। তালা আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, এর দেখো ওরা কোন বিজাতি ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু বুদ্ধিস্ট না, নাস্তিক না, তারা তোমাদেরই ধর্মীয় ভাই, মুসলিম জাতি। অমিন জিলদাতিকুম, তোমাদের ভাষাভাষী হবে, তাদের ভাষা কারো আরবি হবে, কারো বাংলা হবে, মুসলিমরা যে সব ভাষাগুলি কথা বলে ওগুলি হবে। ওয়াখুযুনা মিনাল লাইলে, রাতে অনেকে নামাজও পড়বে, ফরজ নামাজ ছাড়াও মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে। জি, কামা তাখুযুন, যেমন তোমরা তাহাজ্জুদ পড়ো। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, এমন জাতি তারা, ইজা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন নির্জনে আল্লাহর হারাম নিয়ে বসবে তখন সেই হারামে লিপ্ত হয়ে যাবে, হারামে ডুবে যাবে। যখন নির্জনে বসছে একটা ইসলামিক বক্তব্য দেখতে দেখতে একটা মহিলার উলঙ্গ ছবি আসলো, হ্যাঁ একটা অর্ধ উলঙ্গ ছবি আসলো, দেখলো আধা হাত কাপড় এখানে আছে আর আধা হাতে চার আঙ্গুল কাপড় আছে লজ্জা স্থানের উপর, দেখার পরে শয়তান বলল যে একটু দেখেই নে, তুই তো মেলা ওয়াজ শুনছিস, পাঁচ মিনিট দেখেই নে, কারণ একে আছিস, কেউ তো তোকে দেখে না, ওইদিকে আল্লাহ যে দেখছেন আর এদিকে যে দুই ফেরেশতা লিখছে, এগুলি ভুলে গেছে, সে এগুলো ভুলে গেছে। জি হ্যাঁ, নেট নিয়ে সারা রাত জেগে আছে, রাত দুটা দুটো তিনটা পর্যন্ত হদিস নাই যে রাত পার হয়ে গেছে, ফজরের আধা ঘন্টা আগে, এখন শয়তান বলছে না না আর জাগা যাবে না, কারণ আর জাগলি তো তুই নামাজ পড়িয়ে দিবি, তাই না? কারণ নামাজই মানুষ, জাগলেই তুই নামাজ পড়িবি, এখন তাড়াতাড়ি শুধু তাড়াতাড়ি শুয়ে যা, তুই হচ্ছে না হচ্ছে না? তখন আপনার ইমান একটু আছে, নামাজের মহব্বত আছে, বলছেন যে এখন যদি রাত দুটো আড়াইটায় শুই তো আর কি ফজরে জাগতে পারবো, আর কিছুক্ষণ জেগে থেকে যাই। শয়তান তখন মনে মনে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার মনে কুমন্ত্রণা দিচ্ছে, না না তোর ইমান পাক্কা আছে, তুই আধা ঘন্টা পরেও জাগতে পারবি। বুঝা গেছে? তারপর দিল শুয়ে আর ঘুম ভালো চলে আসলো, গভীর ঘুম চলে আসলো, সূর্য উঠে গেল, নিজে সকালে উঠে মনটা খারাপ, মনকে ধিক্কার দিচ্ছেন যে হাই রে ফেসবুক আমাকে খারাপ করে দিল, ইউটিউবে আমাকে খারাপ করে দিল, আমার জামাত ছুটে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, অক্ত পার হয়ে যাচ্ছে। এই দু চার দিন একটু নিজেকে মালামত করলেন, ধিক্কার দিলেন, ভর্সনা দিলেন, আর তারপর এটা হ্যাবিটে পরিণত হয়ে গেল, হ্যাবিটে অভ্যাসে পরিণত হয়ে গেল, অভ্যাসের দাস হয়ে গেলেন। এদের নেকিগুলিকে আল্লাহ কিয়ামতের ধ্বংস করে দেবে, অথচ এদের নেকির অভাব থাকবে না। ইবনে মাজার হাদিস, হাদিসটি আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। এই আটটি মাধ্যম বললাম নিজেকে গুনাহ থেকে বাঁচাবার জন্য এই ফিতনার যুগে। আল্লাহ সমস্ত রকমের ফিতনা থেকে আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আর সমস্ত পাপাচার থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, শিরিক থেকে, বিদাত থেকে, গুমরাহি থেকে, চোখের পাপ থেকে, জবানের পাপ থেকে, জিহ্বার পাপ থেকে, সমস্ত রকমের পাপাচার থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, এবং হারাম দেখা থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, হারাম সবকিছু থেকে, হারাম জীবন থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।